الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يحب كل مختال فخور. وعن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: لا ينظر الله إلى من جر ثوبه خيلاء. متفق عليه. আমি কাপড় পরিধান সম্পর্কে, বস্ত্র পরিধান সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। কয়েকটি হাদিস সামনে রেখে, যারা কাপড় পরিধান করে পুরুষদের জন্য পাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা জায়েজ নয়, এটা আমরা সবাই জানি। যদিও অনেক মানুষ এটা করে, কিন্তু সবাই জানা জানা থাকলে হয় না যদি আমল না করে। তাই আলিমুলের কাজ, যারা আল্লাহর পথে লোকজনকে আহ্বান করে, তাদের কাজ হচ্ছে মানুষকে বুঝানো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিনের রিসালা আর মেসেজ আপনাদের কাছে বা লোকজনের কাছে পৌঁছানো। বিশেষ করে অহংকার বশত কাপড় যদি ঝুলিয়ে রাখে পুরুষ তাকনুর নিচে, এর গুণা আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ প্রত্যেক অহংকারী, দুই রকমের অহংকার রয়েছে, একটা হচ্ছে ভাব ভঙ্গিতেই প্রকাশ পায়, সে হচ্ছে অহংকারী। সন্তরণে বুঝেন না, এটাকে বলা মুখতাল। আর একটা বহুর মুখ দিয়ে গৌরব প্রকাশ। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম অহংকারকারীকে আল্লাহ ভালো পান না, সুবহানাহু ওয়া তাআলা। তাই আপনার পয়সা বেশি, টাকা বেশি, সৌজরা বানিয়েছেন খুব উন্নত, প্যান্ট বানিয়েছেন উন্নত দামি, সব কাপড় তো সমান না, কত মানুষ এরকম নতুন করে জুব্বা একটা পরেছেন উন্নত। আবার যখন যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁচিয়ে হেঁচিয়ে ওই কাপড় হেঁচিয়ে হেঁচিয়ে নিয়ে যাচ্ছেন, বরত্ব প্রকাশ, হামসে বড়া কোন বলুন, আউযুবিল্লাহ। তাই পরে যে হাদিসটি পেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইয়ানযুরুল্লাহু ইলা মান জাররা সাউবাহু খুয়ালা। আল্লাহর ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে তার কাপড় টেনে টেনে নিয়ে যায় বা হেঁচিয়ে হেঁচিয়ে নিয়ে যায়, অহংকার করে। ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, আল্লাহ দেখবেই না তাকে, নাউযুবিল্লাহি মিনাল্লাহ। মানে কোন দেহা রহমতের দৃষ্টি ফেলবে না, নাউযুবিল্লাহি মিনাল্লাহ। তাই আমাদের মধ্যে থেকে যদি কারো মধ্যে এই গুণ থাকে, অথবা কোন মুসলমানের মধ্যে এই গুণ থাকে, এ থেকে দূরে থাকা আমাদের জন্য ওয়াজিব এবং ফরজ। অন্যদিকে আরেকটি রেওয়ায়াত শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا ينظر اليهم ولا يزكيهم ولهم عذاب اليم। তিন ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। আচ্ছা কি বলেন, আপনি আপনার মাকে ভালো পান, আপনারা সবাই ভালো পান, কিন্তু স্বাভাবিক একটু মাঝে মধ্যে একটু বেশ কম হয়, হতে পারে, অসম্ভব কিছু না, মানুষ মাত্র। কিন্তু একটা ছেলে মনে করেন মায়ের খুবই অনুগত, বাপের অনুগত, মা তার সাথে কথা বলছে না, মা কথা বলতে চায় না, এরকম পর্যায়ে পৌঁছেছে, তখন তার কিরকম আঘাত লাগবে বলেন তো? আঘাত লাগবে কিনা? অন্যদিকে আপনি আপনার যে ছেলে আছে, যে মেয়ে আছে, ও যদি আপনার সাথে কথা না বলে, আপনাকে দেখলে একদিকে আসছেন ও আরেকদিকে যান, কিরকম কষ্ট লাগবে? এবারে যিনি রব্বুল আলামিন, যিনি আপনার মালিক, যিনি আপনার খালিক, আগে বলেছি, যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার পালনকর্তা, যিনি আপনার মালিক, তিনি কাল কিয়ামতের দিন আপনার মধ্যে এই কয়েকটা গুণ, খারাপ গুণ হওয়ার কারণে আল্লাহ আপনার সাথে কথা বলবে না। আমি তো মনে করি এটা অনেক বড় আজাব, বড় আজাব কিনা? এর চেয়ে বড় আজাব কি হতে? প্রথম নম্বর এটা, আল্লাহ তার সাথে কথা বলবেন না। আরো দেখো সামনে, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের থেকে দৃষ্টি ফেলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাক করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। কোথায় নেবেন? কোথায় ফেলবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বললেন, তিন ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, তাদের দিকে দৃষ্টি ফেলবে না, তাদেরকে পাক করবে না, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বললেন। ওই সময় এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি হলেন আবু উযরা আল-রিফাঈ রাদিয়াল্লাহু আনহু। আবু উযরা রাদিয়াল্লাহু আনহু বললেন, হাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিষ্ফল হয়েছে, ওরা ব্যর্থ অনুরোধ হয়েছে, ওরা কারা হে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল মুসবিলু ইজারাহু, ইয়াদ রাখেন, আল মুসবিরু ইজারাহু, যে তার লুঙ্গি, তার প্যান্ট, তার কোট টাকনুর নিচে ঝুলিয়ে রাখে। মুসলমানের বাচ্চা, মুসলমান, এসব ব্যাপারে কোন ইখতিলাফ নেই সাধারণত, বিশেষ করে আমাদের দেশে সাধারণত, আমার জানা মতে বাংলাদেশের, আমার জানা মতে আর কি, বাংলাদেশের উলামাদের মধ্যে এ ব্যাপারে ইখতিলাফ নেই। আরে হাদিস কোন আলিম কি বলেছে আপনি টাকনুর নিচে ঝুলিয়ে রাখতে পারেন? বলেছে বড়রা কটু? আচ্ছা হাদি আলিম উলামা যেসব ব্যাপারে মতো উগ্রে নিয়ে লড়াই, আর এটা তো ইখতিলাফই নাই, সবাই একমত, আসলে হচ্ছে রিপু পূজা। কেউ কেউ মনে করে যদি টাকনুর উপরে তুলি তাহলে ভালো বলে সে মতো বই গেছে, মূল্য হয়ে গেছে, ঠিক না? মূল্য হয়ে গেছে, প্রত্যেক মুসলমানই মূল্য, আলহামদুলিল্লাহ মুসলমান মূল্যা যদি মৌলা সত্য দিকে আসে তার মানে আল্লাহ আলা, আপনার আল্লাহ আলা হতে চান না? আপনার পরিষ্কার হতে চান না? আপনার উত্তরী হতে চান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, المسجد بيت كل مؤمن تقي, প্রত্যেক মুমিন পরহেজগারের বাড়ি হচ্ছে মসজিদ। এত সত্য মুসলিম, এমন মুসলিম রয়েছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কোন একজন দুইজন অনেক, যারা নিয়মিত জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে এদের সংখ্যা কম, হিসাব করে দেবেন আপনি, মাগরিবের সালাতের সংখ্যা বেড়ে যায় আপনি, মসজিদ প্রায় ফুল। এই জায়গায় শোনাইয়ে সেদিন শোনাইয়া যুগ অনেক লোক মাগরিবের সময়, এটা শুনে জানি না বেশ কিছুদিন হয়ে এখন আসেনি, কিন্তু এসব সময় অনেক লোক, ঠিক না? ফজরের সময় করে কথা, বড় মসজিদে এক কাতার, ওই রমজান যায় তারপরে কিছুদিন থাকে প্রায় দুই কাতার, পরে আস্তে আস্তে করে কমে, এখন মাত্র এক কাতার। আল্লাহ আমাদের হেফাজত করুন। রমজান আছে মসজিদ একদম ফুল, অনেক সময় জায়গা পাওয়া যায়, তাই মুসলমান এরকম যেন আমরা না হই, আল্লাহকে ভয় করে চলি। আমরা মুসলিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেক পরহেজগার মুমিনের বাড়ি হলো ঘর হলো মসজিদ। আমাদের গৌরব আলহামদুলিল্লাহ মসজিদ মৌজুদ, আল্লাহর ঘর মসজিদ, তোমার বাড়ির কাছে, তোমার বাড়ির পাশেই হচ্ছে মসজিদ, মসজিদের পাশেই তোমার ঘর, একত্রে তো তুমি মসজিদে গিয়ে সালাত আদায় করো। আর এই ইবনেসা একে প্রায় আমরা মসজিদ নগরী বলতে পারি, এত মসজিদ সুবহানাল্লাহ। দেখলেন মেন শহরে যান, বড় মসজিদের কাছে এমনও দুইটা রয়ে গেছে মসজিদ, দেখেন তো কি অবস্থা, খেয়াল করেন আসলে একটু ভেঙে গেলেই মসজিদ। আর এখানে হচ্ছে দেখেন তো এদিকে মসজিদ, এদিকে মসজিদ, ওদিকে মসজিদ, ওদিকে মসজিদ, সব দিকে মসজিদ, তবু কেন মুসলমানরা হ্যাঁ সালাত পড়ে না, বা এইসব মুসলমান সালাত পড়ে না কেন? আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দিন, ওদেরকে হেদায়ত দিন। আচ্ছা আল মুসবিলু ইজা আরাহু, যার সাথে আল্লাহ কথা বলবে না কেয়ামতের দিন, যার দিকে আল্লাহ তাকাবে না, যাকে পাক করবে না, বরং ভীষণ শাস্তি দেবে, এদের মধ্যে থেকে একজন হলেন যে পুরুষের কথা, যে পুরুষ তাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে, এটাই হচ্ছে আজকের আলোচনার উদ্দেশ্য। এই হাদিসে আরো দুইজন, ওই দুইজন কে শুনি, আল মান্নান, আল মান্নান, মান্নান বলতে আপনি কাউকে কিছু দিয়েছেন পরে তাকে ওই জিনিসটা স্মরণ করিয়ে দিলেন, এটাকে আমরা বাংলা ভাষায় কি বলি, খুদা দেয়া, উর্দুতে বলি এহসান জিতানা। আপনি ওকে একক খাওয়ালেন, আগে ছিল গরিব, হ্যাঁ তুমি তো এমন ব্যক্তি, আগে তো তোমাকে আমি খাওয়াতাম, এরকম করে কিনা, হয়তো আল্লাহ আগে গরিব ছিল, পরে আল্লাহ ধনী দিয়ে তাকে ধনী বানিয়ে দিয়েছে, তো তুমি ওইটাই আগের কথাই স্মরণ করলে, দশ বছর আগের কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন, সবার মধ্যে এই গুণটি পাওয়া যায় কম বেশ আছে কিনা, এটা যেন আমরা বুঝি। অন্যদিকে আছে কিছু মানুষ এই সুযোগে যেমন একটা মানুষ ভালো লোক ওকে দেয়, ওর শুক্রিয়া আদায় করো না কিছু না, আরো তাকে কষ্ট দেয় উল্টা, কয় লাগে এরকম শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরি নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও শুক্রিয়া আদায় করে না। আপনি গরিব ছিলেন, একটা মানুষ সবসময় দেখুন আপনাকে সহযোগিতা করত, পরে আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, ভুলবেন না, অথবা এখনো আছেন আপনাকে দিচ্ছে, তার জন্য দোয়া করবেন, বলবেন জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে নেক বদলা দিন, কমপক্ষে এটা তো বলো জাযাকাল্লাহু খাইরান। অনেক মুসলিম আছে এরকম, যেমন এখানে আমাকে একবার কোন এক ব্যক্তি বললেন যে, যেমন আমাদের দেশে আর কি, খাস করে মাঠে বারোডে একটা লোক এসে ওকে দিল হামসা রিয়াল অথবা রিয়ালাইন, এখন দেখি না আসারা সি অবস্থার প্রিয় হামসি, সে ওরকম নেই না, আমি যেটা আলাদা শুক্রান বুকান কিছুই নেই, এরকম আসি না কিছু লোক, এটা চিনবেন না বুঝবেন, হয়তো পয়সার কথা আমি একটা উদাহরণ দিলাম আর কি, চাই পয়সা চাই নেক, ধরুন আপনাকে পড়ালো কোরআন শিখালো, কি বলেন কত সুন্দর আল্লাহর কালাম শিখিয়েছে, টাকা কত দেবু তাকে বলার মতো নাকি, আচ্ছা আপনাকে একজন দিন শিখিয়েছে, হকের পথে আহ্বান করেছে, আপনি তার মাধ্যমে হেদায়ত পেয়েছেন, ওকে আপনি কিরকম ভুললেন, তাই আমরা উস্তাদদেরকে বলি না, বলবেন পিছনে যেসব উস্তাদ ছিলেন বাংলাদেশের অথবা ইন্ডিয়ার বাল্যকালের উস্তাদ, এদেরকেও স্মরণ করেন, যদি বাল্যকালের উস্তাদ বেদাতের পথে থাকেন, তৌফিক মোতাবেক এদেরকে দাওয়াত দাও, হক আদায় করবেন। আর যদি এখানে পড়েন কারো কাছে কোরআন অথবা দিন শিখেন, তার জন্য দোয়া, তার শুকরি আদায় করবেন, না শুকরি করবেন না, জায়েজ না। তাই প্রথমে যার শুকরিয়া আদায় করবেন তিনি কে? রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দিয়েছে তৌফিক যার ফলে সে আপনার প্রতি এহসান করেছে, আপনার কল্যাণ করেছে, তো ওকে বলবেন না, ওর জন্য দোয়া করবেন, কমপক্ষে দোয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তবে মান্নান, মান্নান মুশকিল, মান্না মানে কি খুঁটা দেয়া, আপনি তাকে দিলেন খুঁটা দিবেন না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তাহলে সব হবে। আর যদি বলো যে আমি দিলাম উদ্দেশ্য তো আল্লাহ আছে, কিন্তু এর সাথে সাথে সে কিছু হয়তো পরে আমার উপকারেও আসতে পারে, দুইটা জিনিস আছে না, হবে না, কামাই খালিস নেই হয়, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য হয়নি, বুঝতে পারছেন, একমাত্র খালিস আল্লাহর জন্য করতে হবে, তাহলে আল্লাহ আল্লাহর জন্য এই ইবাদত হবে, আল্লাহ এই ইবাদত কবুল করবে। আর যদি বলেন আমি তাকে দিলাম কিছু, হয়তো ভবিষ্যতে ফায়দা হবে, হ্যাঁ মায়ের জুস, এটাকে বলা হয় কি রিয়াকারি, বুঝতে পারছেন, সুমা, লোক দেখানো লোক শোনানো আমল। তাই আমরা যাই আমল করি, অল্প আমল করি বেশি আমল করি, আমলটা যেন একমাত্র আল্লাহর জন্য করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এরপরে আরেকটা হাদিস আপনারা জানেন প্রসিদ্ধ আমাদের দেশে, উলামায়ে কিরাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফা ফিন নার, হাদিসটি বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তাকমুর যে নিচে, তাকমুর নিচে যে অংশে আপনার কাপড় ঝুলানো থাকবে, সেই অংশ জাহান্নামের আগুনে থাকবে, নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূলের ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এই হাদিসটি আপনারা বাংলাদেশে শুনেছেন কিনা? না, শুধু শুনতে আসি, বাংলাদেশে মজুদ, বাংলাদেশে উলামার একটা বলেন, আহলুল হক যারা তারাও বলেন, আহলুল হাদিস যারা তারাও বলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী, মানে আহলুল হক বলতে বলছি কোরআন সুন্নাহ অনুযায়ী যারা তারাও বলেন, অন্যান্য যারা ওরাও বলেন, মজুদ, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফা ফিন নার। তাহলে যদি আপনি কাপড় ঝুলিয়ে রাখেন উঠেই যাইছে না, আবার এর সাথে সাথে যদি হয় অহংকার, তাহলে এটা কি হয়, এই গুণাটা আরো মাত্রা বেড়ে গেল, আল্লাহ আমাদের হেফাজত করুন। আচ্ছা এই হাদিসে এসছে তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, দুইজন গেলেন, গেল তো একজন যিনি তার লুঙ্গি প্যান্ট শর্ট ইত্যাদি যে কোনো কাপড় ঝুলিয়ে রাখলেন কোথায়, হাতনুর নিচে, এই গেল একজন। আর আরেকজন যিনি খুঁটা দেন, খুঁটা দেয় তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমরা বুঝি খুঁটা দেয় সব নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর পাড়ায় সূরা আলে ইমরানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, লা সূরাতুল বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মানি ওয়াল আযা, হে ইমানদারগণ তোমরা তোমাদের সাদাকা নষ্ট করো না খুঁটা দিয়ে আর কষ্ট দিয়ে, মানে দিল যেমন জাকাতের পয়সা, আবার এর থেকে জাকাত দিল তার থেকে থাকে, আবার তার থেকে উপকৃত হয় বা তাকে কষ্ট দেয়, অথবা জাকাত ছাড়া এমনি সাধারণ জাকাত দিল আবার তাকে কষ্ট দেয়, এরকম আছে কিনা? আমি জানি আল্লাহ আমাদের হেফাজত করে, কেউ কেউ এসে কি করে লা হাওলা কুওয়াতা ইল্লা জাকাত মানে কাজ করা কাজের পয়সা দেয় না, এরকম একটা মানে বুঝি জানি চিনি আমি, আস্তাগফিরুল্লাহ হেফাজত করুন, সে পরে কি করে রমজান মাস আসলে বলে আদা করে দেব, রমজান মাসে তাকে জাকাত দে, জায়েজ না, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মানি ওয়াল আযা, খুঁটা দিয়ে কষ্ট দিয়ে তোমরা তোমাদের সাদাকা নষ্ট করো না, বিফল গেল কোনো ফায়দা নেই। এই গেল মান্নানের কথা। আল মান্নান বলতে এখানে খুঁটা দেয়া। আচ্ছা আল্লাহর এক নাম আছে আল মান্নান, আছে না? আল্লাহ স্মরণ করিয়ে দিতে পারে, আল্লাহ আল্লাহ, বুঝতে পারছেন? আল্লাহ যা যেসব নিয়ামত আমাদেরকে করেছেন ওগুলো আল্লাহ স্মরণ করিয়ে দেয়, তিনি হলেন সৃষ্টিকর্তা। আমাদের কি আছে? আমরা তো কিছুই নেই, আমি তো আমার নাই, আমি কি আমার? আমিও আমার না, আমার ব্যবসা আমার না, আমার ধন সম্পদ আমার না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের উপকৃত হওয়ার জন্য দিয়েছেন ভোগ সামগ্রী হিসেবে, কিন্তু আমি আমারও মালিক না, এগুলোর মালিক না, সব কিছুর মালিক কে? তাই আল্লাহ এহসান বা নিয়ামত দিয়ে স্মরণ করিয়ে দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাহু ওয়া তাআলা, তাই আল্লাহর এক নাম কি? আল মান্নান। আর আরেক ব্যক্তি সেটা আল্লাহ তাআলা বলবে না, তিনি কে? ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যে মিথ্যা বলে ব্যবসাপত্র বিক্রি করে। ইয়াদ রাখবেন, আপনারা এখানে কাজ করেন তো কফিলকে খুশি করার জন্য মিথ্যা বলে সামগ্রী বিক্রি করবেন না, কারণ কফিল আপনার আজল মালিক না। আজল মালিক কে? আল্লাহ, ওই মালিক আল্লাহ, কফিল মালিক না তোমার, হয়তো যদি আমরা বলি আমার মালিক সহ, কিন্তু সে তোমার মালিক, তোমার মালিক আল্লাহ। তাই তাকে খুশি করতে গিয়ে বেশি বিক্রি হচ্ছে না, একটু মিত্র মিত্র বললে বিক্রি হয় বেশি, এরকম কিছু মানুষের ধারণা, আর কিছু কেন অনেক লোকের, ঠিক না? অনেক বলেন তো। আচ্ছা গাড়ি বিক্রি করে, জানে গাড়ির মধ্যে এই দোষ আছে কিন্তু বলে না, নিয়ে গেলাম অমুক এরকম নিয়েছি, যায় যায়। আচ্ছা আপনি জানেন ওই যেমন একটা কাপড় কিনছেন, যে কোনো রকমের কাপড়, প্যান্টের কাপড় বা এসি, ও জানে এটা হচ্ছে এক বছর আগের গদি পোছা, গায়ে পোছা বলেন না, গায়ে পোছা, গদি পোছা, এক বছর আগের কাপড় সে বুঝে, কিন্তু এই বলে এই তো নতুন নিয়ে আসলাম, তাই না? যায় কাপড়ের দোকান, কেউ কেউ বলে কি জানেন কাপুরে আর সাপুরে সমান, এরা শুনেছেন কিনা? কেউ বলে আমাদের এলাকায় অন্য শব্দ বলে, কিন্তু এরকম বললাম আর কি, আমি কাপুরে সাপুরে সমান, আমরা হেলে একদিন মুশকিল আগের জমানা তো এরকম তো আর আনত না সভা, ওরা এখানে হাট হাট বাবুরহাট নরসিংদী ওখান থেকে কাপড় আসতো, দুজন নিয়ে আসতো, বাবুরহাট আর নরসিংদীতে এখনো প্রসিদ্ধ হয় বাংলাদেশে, ঠিক না? কারণ আমাদের দোকান ছিল এই জন্য চিনি আর কি, বাবুরহাট নরসিংদী নিয়ে আসতে কাপড়, মজু মমকে এনেছে মনে হয় দুই মাস আগে অথবা তিন মাস আগে হাটে পরে, এই তো এই হাটে নিয়ে আসলাম ভাই, এই তো আসতো এরকম। যেমন আপনি একটা জিনিস গাড়ির পার্স, পার্স হচ্ছে চাইনিজ, আপনি বললেন এটা আসল চাইনিজ জাপানি জিনিসটা কি? চাইনিজ, কিন্তু বলে একদম আসলি জাপানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার দরকার হয় কি করে হালিফ কাযিব, ইন্নাল্লাহ মিন ওয়াজিব হালিফ আল কাযিব, মানে মিথ্যা কসম, তাই অনেক এই দেবেন আল্লাহ আলাম, আল্লাহ আলা হাক আল ইয়াউম, আল্লাহ হাক আল আমস, এরকম করে কিনা একটু যাইস না। হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে সামগ্রী বিক্রি করে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তাকে পাক করবেন না, তার দিকে দৃষ্টি ফেলবেন না, বরং তাকে ভীষণ শাস্তি দিবেন। তাই এগুলি আমাদের জানা দরকার আর আমল করা দরকার, শুধু আমরা শুনবো আর নিয়ে চলে যাবো তাহলে তো হবে না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এবারে হলো পুরুষদের জন্য এই আলোচনা যেটা চলছে শুধু পুরুষদের কবর সম্পর্কে, যেহেতু সময় কম আমার কথা মতবেগ মহিলাদের কাপড় সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা হবে এই দর্শে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি ইজারি ইস্তিরহা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম, আর আমার লুঙ্গি ওই সময় ইস্তিরহা মানে একটু ঝুলন্ত ছিল, ঝুলন্ত বলতে কি একটু নিম্নমুখী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ ইরফা ইলা ইজারাক, ইয়া আব্দুল্লাহ তুমি তোমার লুঙ্গি উপরে তুলো। ফারাফাতুহু, তখন আমি উপরে তুললাম। ثم قال زد, তারপর বললেন আরেকটু, বুঝছেন আরো বাড়াও। ফাজিদতু, আরো উপরে তুললাম। ফামা জিলতু আতাহাররাহা বাদ, তাই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক এখনো সবসময় এই খেয়াল রাখি, এখনো আমি এরকমই খেয়াল রাখি যেন ওটা যেন কাপড়টা উপরে উঠানো থাকে। ওই সময় কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইলা আইন, আপনি কতটুকু আপনি তুলেছিলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলা না, তিনি বললেন অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর বললেন রাদিয়াল্লাহু আনহু, ইলা আনসাফ সাকাইন, সাকানি পায়ের নোলা, পানি পায়ের নোলা অর্ধেক পর্যন্ত, এটা হচ্ছে সর্বোত্তম, পায়ের নোলার অর্ধেক পর্যন্ত কাপড় তুলবে। এই রেওয়ায়ত হচ্ছে আপনাদের মুসলিম, কিন্তু অন্যান্য রেওয়ায়ত ইস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাঁটু থেকে নিয়ে টাকনু পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত কোনো গুণা নেই, টাকনুর উপর পর্যন্ত মাফি মুশকিল, লাগবে গুণা নেই। তাই দেখবেন সাধারণত সৌন্দর্যের জন্য লোকজন টাকনুর উপর পর্যন্তই রাখে, আমি তো টাকনুর উপর পর্যন্ত দেখছেন আমার সব, এটা খেয়াল করবে টাকনুর নিচে কখনো যায় না, বাংলাদেশ থাকতেও যায়নি যখন এখানে আসিনি, ইবনে উসাইলিম রহমতুল্লাহ আলাইহির দরসে উপস্থিত হইনি, তখন আমার অভ্যাস তো এইরকমই ছিল আলহামদুলিল্লাহ। আমরা কখনো আমার একদম বাল্যকাল থেকে টাকনুর নিচে আমরা কখনো কাপড় পরিনি, না লুঙ্গি পরেছি, না থোপ পড়েছি, না সেলোয়ার বা পাজামা পড়েছি, না অন্য কিছু। আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আপনারা সবাই চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ। কত আছে, কতটুকু হবে টাকনুর উপর পর্যন্ত, আপনারা সৌন্দর্য সৌন্দর্য ওই পথেই সৌন্দর্য বেশি, যে পথে চলার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইয়ুয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আল্লাহ নিজে বলেছেন সূরাতুল আরাফে, হে আদম সন্তান আমি তোমাদের জন্য লিবাস নাযিল করেছি। লিবাস মানে কি? পোশাক, ড্রেস। এই লিবাস কি করে তোমাদের ইয়ুয়ারি সাওআতিকুম, তোমাদের গুপ্তাঙ্গ ঢেকে রাখে, আর ওয়ারিশ বলতে জিনা সৌন্দর্য। তাই রব্বুল আলামিন এই লিবাস নাযিল করেছেন আমাদের গুপ্তাঙ্গ রাখার জন্য, সৌন্দর্যের জন্য। তাই আমরা সবাই সৌন্দর্য, শুধু গুপ্তাঙ্গ রাখি না, সৌন্দর্য অবলম্বন করি, যেখানে উপহার থেকে নিচ পর্যন্ত আমরা ঢেকে রাখি আলহামদুলিল্লাহ। আবার কেউ কোনো টুপি পরে যার যে অভ্যাস, কেউ সুনাওয়াত পরে, কেউ পাগড়ি পরে, যে যে এলাকার যেরকম ড্রেস অসুবিধা নেই, সৌন্দর্য। কেউ শার্ট পরে, কেউ প্যান্ট পরে, সৌন্দর্য। তবে কথা হলো প্যান্ট যারা পরে ঢিলা ঢিলা পরবে, একদম টাইট ফিট, এটা সহি না, ঢিলা ঢালা পরবেন আলহামদুলিল্লাহ সৌন্দর্য। তো যে লিবাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে লিবাসের বিবরণ পেশ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটি হচ্ছে তো সুন্দর লিবাস। এর থেকে বাইরে গেলে একটা সুন্দর লিবাস কিরকম হয়, ওইটা হচ্ছে শয়তানের কাছে সুন্দর, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ওইটা সুন্দর না। স্পষ্ট গেল? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক আর মানার তৌফিক। আরেকটি কথা আছে, কিছু মানুষ ওই লিবাসের ক্ষেত্রে আবার সীমালঙ্ঘন করে, এই সব সীমালঙ্ঘন দিক দিয়ে অন্যদিন আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। হাইয়াতু কিবারিল উলামার ফতোয়া, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, উলামায়ে কারামের সৌদি আরবে স্থায়ী ফতোয়া বোর্ডের ফতোয়া, আগে যখন ছিলেন শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, ওই যুগের ওলামাদের ফতোয়া আপনাদের সামনে অন্যদিন দর্শে আল্লাহ যদি সুযোগ করে দেয় পেশ করব। তো আমরা সীমালঙ্ঘন করব না, নিয়মতান্ত্রিক চলব, নিয়মতান্ত্রিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের হেদায়ত দাও। আল্লাহ আমাদেরকে শিরিক পরিত্যাগ করার তৌফিক দাও, হেদায়ত পরিত্যাগ করার তৌফিক দাও। আল্লাহ হারাম কাজ কর্ম ছাড়ার তৌফিক দাও, তোমার বিধিবিধান যাবতীয় বিধিবিধান পালন করা ছড়া তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের আকীদা বিশ্বাস ঠিক করে দাও। আল্লাহ আমাদের আকীদা বিশ্বাস ঠিক করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণ করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين.